এলে গেলুয়ে মানিসাই একায় বিধুনে মানিসাই দেউপুত মেরুনে মানিসাই আদ মামিদুনে ইয়েসুস নিসাই গেলুয়ে মানিসাই একায় বিন্দুনে মানিসাই মেরুনে মানিসাই আগমামিদুনে ইয়েসুস নিসাই রুসিয়ে মেরুনা দেউপুত মেরুনা জাগয় বিদুনা পিলিগন্নে নম এমা লবনিমি জীবয় আমা পিলিগন্নে নম এমা লবনিমি জীবয় আমা গেলুয়ে